জীবনপুরের পথিকরে ভাই কোন দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিকরে ভাই কোন দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে রে। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে। তখন তালুক ছেড়ে মুলুক ফেলে হইরে ঘরের বার বন্ধুরে, তালুক ছেড়ে মুলুক ফেলে হইরে ঘরের বার, আমি কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিকরে ভাই কোন দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। মন চলে আগে আগে আমি পড়ে রই বন্ধু, মন চলে আগে আগে আমি পড়ে রই, সোনার পিঞ্জর দিলাম বাঁধে বাসা কই পাখি, বাঁধে বাসা কই অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি বন্ধুরে, অকুল গাঙে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি, তবু কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিকরে ভাই কোন দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না।